যেহেতু সারা দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, আল্লাহ যত আয়াত কোরআনে নাযিল করেছেন সবগুলি এই কোরআনে সংরক্ষিত আছে, তাহলে আয়াতের সংখ্যা নিয়ে দ্বিমত হবে কেন? এর কারণ হল কোন কোন মুফাসসির কয়েক আয়াতকে আলোচ্য বিষয়ের অজ্ঞতার কারণে একই আয়াত গণ্য করেছে, একই বিষয়ে একাধিক আয়াত যেহেতু বিষয়বস্তু এক, এই জন্য দুই তিনটা আয়াতকে কোন কোন ক্ষেত্রে এক আয়াত গণ্য করছে। আর কোন কোন মুফাসসির আলোচ্য বিষয় এক হওয়া সত্ত্বেও এই অন্যরা যেটাকে এক আয়াত গণ্য করছেন, অন্যান্য মুফাসসিরিন কেউ কেউ এটাকে দুই আয়াত গণ্য করছেন, কেউ কেউ তিন আয়াত গণ্য করছেন। কাজেই কোরআনের কথাগুলি কোরআনে সংরক্ষিত আছে, কিন্তু আয়াতের সংখ্যা এই কথা এই সীমিত কথাগুলি তিন আয়াতের দ্বারা সম্পন্ন হইল না, এক আয়াতের দ্বারা সম্পন্ন হইল না, দুই আয়াতের দ্বারা সম্পন্ন হইল, এই জাতীয় কিছু মতানৈক্যের কারণে কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা নিয়ে মুফাসসিরিনদের মধ্যে কিছু মতানৈক্য আছে। এর মধ্যে প্রসিদ্ধ মত যেটা সেটা হল 6666 আয়াত। এর মধ্যে কুফাবাসী আলেমদের মত হইল 6666 আয়াত। আপনারা হানাফি মাযহাবের অনুসারী হিসাবে আমি মনে করি আপনারা জানেন যে আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কুফাবাসী আলেমদের অন্যতম। ইমাম আবু হানিফা কুফার বাসিন্দা। কুফাবাসী আলেমদের মতে কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা 6666। যে সমস্ত বিষয় নিয়ে মুস্তাহিদ ইমামগণের মধ্যে দ্বিমত হয়, আমার গতকালকের কথাগুলি বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে এইগুলির মধ্যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সবার হয়তো স্মরণ নাই, ইমাম আবু হানিফার মতে মুক্তাদির জন্য কেরাত করা নিষেধ, ইমাম শাফিঈ রহমতুল্লাহের মতে মুক্তাদিরাও সূরাতুল ফাতিহা পড়তে হবে। একটা মত না দুইটা মত? এই দ্বিমতটা কি সাধারণ আলিমের মধ্যে হইল না ইমামগণের মধ্যে? এইখানের মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক? দুটাকে সঠিকের কোন দলিল আছে না দিছে? গতকাল বলছি রসুল পাঠাইছেন একদল সাহাবিকে যুদ্ধের ক্ষেত্রে, ওইখানে গিয়ে আসর করা দিন, ঘটনাচক্রের রাস্তায় দেরি হয়ে গেল, এখন জায়গায় গিয়ে আসরের নামাজের সময় থাকবে না, এই জন্য একদলে রাস্তায় নামাজ পড়ে দিলেন পক্ষের ভিতরে নামাজ পড়ার জন্য, আর একদলে জায়গায় গিয়ে কাজা করলেন রসুলের কথা রক্ষা করাকে। একমত হল না দ্বিমত হল? ঘটনা রসুলকে জানানোর পরে আল্লাহ রসুল বলেছেন যারা রাস্তায় পড়েছ তাদের পড়া উচিত, যারা জায়গায় গিয়ে কাজা করছ তাদেরটা উচিত। যোগ্য আলেমদের মধ্যে যদি কোন দ্বিমত হয়, ওই দ্বিমতকৃত দুইটা মতের কোন একটা ভুল হয় না, দুটোই আল্লাহর কাছে সঠিক বলে গ্রহণযোগ্য হয়, দুটোই সঠিক বলে গ্রহণযোগ্য। এই সমস্ত ব্যাপারে আমরা যেন কঠোর পন্থা অবলম্বন না, এই সমস্ত ব্যাপারে আমরা যেন কট্টর হইয়া না যাই। যে সমস্ত দ্বিমত, যে সমস্ত মতানৈক্য আল্লাহর দৃষ্টিতে দূষণীয় নয়, যে সমস্ত একতলাফ আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে দূষণীয় নয়, এই সমস্ত একতলাফকে আমরা যেন বড় করে না দেখি, এই সমস্ত একতলাফকে আমরা যেন ছোট করে দেখি, এটি হল সত্যিকারের মুসলমানের স্বভাব। উদারমনা মুসলমানের চরিত্র হইল যে সমস্ত মতভেদ এবং একতলাফকে আল্লাহ এবং আল্লাহর রসুল মার্জনীয় দৃষ্টিতে দেখেছেন, এই সমস্ত মতভেদ এবং একতলাফকে আমরা অমার্জনীয় দৃষ্টিতে দেখব, মার্জনীয় দৃষ্টিতে দেখব। আমাদের সমাজে অনেক মুসলমান বর্তমান সমাজে এমন মুসলমানের আবির্ভাব হইয়া গেছে, একতলাফ আর মতভেদ নামটা শুনলেই না শিক্ষা, নামটা শুনলেই না শিক্ষা। অথচ গতকাল আমি বলেছি মেয়েরাজের রাত্রে হজরত রসুল করিম সুসান আল্লাহকে দেখেছিলেন কিনা এই নিয়ে হজরত আয়সা আর হজরত উমরের মধ্যে একতলাফ। হজরত আয়সা বলেন দেখেছেন, উমর বলেন দেখেন নাই। একমত না দ্বিমত? ইদানি আমরা নাচিত করব কেন? সাহাবায়ে কেরামের মধ্যে যত একতলাফ হয়েছে সবগুলি আল্লাহর দৃষ্টিতে মার্জনীয়, সবগুলি রসুলের দৃষ্টিতে মার্জনীয়। ইমামগণের মধ্যে যত একতলাফ হয়েছে সবগুলি আল্লাহর দৃষ্টিতে মার্জনীয়, সবগুলি রসুলের দৃষ্টিতে মার্জনীয়। কোরআন শরীফের আয়াত সংখ্যা নিয়ে বর্তমান দুনিয়ার কোন আলিমদের মধ্যে সর্বপ্রথম একতলাফ হয়েছে না, একতলাফ হয়েছে সর্বপ্রথম ইমামগণের মধ্যে। তাহলে বলুন তো আয়াত সংখ্যা নিয়ে যে একতলাফ হয়েছে এটা অমার্জনীয় না মার্জনীয়? ইদানি আর বেশি মাথা ঘামাগানি দরকার নেই, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করাটা উচিত হবে না। অথচ আমাদের বর্তমান সমাজে নতুন একজন মুসলমানের আবির্ভাব হয়েছেন, ইনি মুহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী, তিনি মুহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী। নাম সুফি সম্রাট দেওয়ানবাদী, সুফি সম্রাট নিজে শুধু একজন সুফি নন, বরং সমাজের বর্তমান দুনিয়াতে যে সমস্ত সুফি আছে, এরা হইল রাজা আর তিনি হইলেন সমস্ত সুফিরার, এরা হইল প্রজা আর তিনি হইলেন সমস্ত সুফিরার রাজা সুফি সম্রাট। মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন লেখাপড়া করার জন্য, কিন্তু সামাল দিতে না পারিয়া মাদ্রাসার লেখাপড়া অসমাপ্ত রাখিয়া তিনি ফিরমুড়ি দিয়ে অবলম্বন করেছেন। কেমন যোগ্য মনে করেন? যেমন আমার দেখা ভর্তি হয়েছিল ভর্ত, কিন্তু ভারে না দেখে শেষ পরীক্ষা না দিয়া খাইয়া অন্য ঘর দেখে, কেমন যোগ্য? এই ব্যক্তি লেখে যারা বলে কোরআন শরীফের আশঙ্কা 6,666, এরা কথা বল, কোরআন শরীফের আশঙ্কা 6,666 ইনিয়া ইমামগণের মধ্যে একটা ব্যাপার আছে, কুভাবাসী ইমামগণের মতে ঠিক আছে, আমাদের মজাহের ইমাম কুভাবাসী, সুতরাং আমাদের মজাহের ইমাম মতে সে বলে ভুল। শুধু তাই নয়, সুফি সম্রাট দেওয়ানবাগী তার জীবনী নিজের হাতে রেখেছে, এই জীবনের মধ্যে উনি লিখছেন যে আমি স্বপ্নে দেখি আমি খুব সুন্দর মনোরম বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা করতে করতে এক জায়গায় গিয়া দেখলাম রসুলের মরা লাশ পরে আছে আবর্জনা স্তূপের উপর। নিজে ঘোরাফেরা করে সুন্দর বাগানো আর রসুল তাও জিন্দা না মরা লাশ পরে রয়েছে আবর্জনা স্তূপের উপর। তার স্বপ্নের ব্যাখ্যাটা বোঝার জন্য আগে স্বপ্নের মূলনীতি আমাদের স্মরণ রাখতে হবে, রসুলকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা করার মূলনীতি কি? ইমামুল মুআদ্দিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তাবিরুর রুয়া নামক কিতাবে লিখেছেন, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা করার মূলনীতি হল রসুলকে যে অবস্থায় স্বপ্নে দেখবে তার ইমান এবং আমলের সেই অবস্থা বুঝতে হবে। রসুল যে স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা করার মূলনীতি, কেউ যদি স্বপ্নে রসুলকে বিশ্রী দেখে বোঝা লাগবে তার আমল বিশ্রী, কেউ যদি স্বপ্নে রসুলদের সুন্দর দেখে বোঝা লাগবে তার আমল সুন্দর, কেউ যদি স্বপ্নে রসুলদের জিন্দা দেখে বোঝা লাগবে তার ইমান জিন্দা, কেউ যদি স্বপ্নে রসুলদের মুর্দা দেখে বোঝা লাগবে সে সুফি সম্রাট। স্বপ্নের ব্যাখ্যা করার মূলনীতি আছে নি বুঝলাম, সব হল মূলনীতি দেয় এখন তার স্বপ্নের ব্যাখ্যা মেলা বড়। আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে আমাদের রসুল তো একজন, স্বপ্নে যারা রসুলকে দেখবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাস শাইতানা লা ইয়াতামাসসালু, আমারে যদি কেউ স্বপ্নে দেখে তাকে কি দেবে, কারণ শয়তানে আমার আকৃতি ধারণ করিয়া কেউ ভুল স্বপ্ন দেখাইতে পারে। রসুলদের স্বপ্নে দেখে যদি কি হয়ে দেবে তাহলে একজনে সুন্দর আর একজনে বিশ্রী, একজনে জিন্দা আর একজনে মুর্দা, কিভাবে দেখবে? প্রশ্ন বুঝে আসলো কিনা? প্রশ্নের জবাব বোঝার জন্য আমরা একটা উদাহরণ আগে বুঝি, একজন যদি আয়নার মধ্যে তার চেহারা দেখে তাহলে অন্য লোকের আয়নাকে সামনে নিয়ে বসলে অন্য লোকের চেহারা দেখা যাবে না, নিজের তাই যেমন থাকে তেমন থাকা অন্যরকম, নিজের চেহারা যেমন থাকে আয়নাতে তেমন থাকবে না, অন্যরকম দেখবে তেমনটা দেখবে, কিন্তু সত্য আছে যদি আয়না আমাদের দল থাকে তো নিজের নাক শুকা থাকলে ও দেখবো সে হা ইহান ঠিক নেই, আসলে এই নাক সে হা না আয়নার মধ্যে গন্ধ করুন। ঠিক তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহকে যদি কেউ স্বপ্নে দেখে রসুলকে স্বপ্নে দেখতে ঠিক হই, কিন্তু তার ইমানের মধ্যে গন্ডগোল হওয়ার কারণে দেহার মধ্যে গন্ডগোল হয়। এরপরে দেখে আমি রসুলের মরা লাশ আবর্জনা স্তূপের উপর দেখিয়া আমি যাই লাশের হাতে ধরলাম, আমি ধরার বাদে তাই জিন্দা হইছেন রসুল মরা আসলো আর তার দল সে ঘরে তার সোহালেজ্ঞা রসুল জিন্দা হইছেন। অথচ হাদিসে উল্লেখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীকে সৃষ্টি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এর রুহানি ফয়েজে আবরত, সারা জগৎবাসী জিন্দা হইছে যে নবীর খাতিরে, ই নবী বলে জিন্দা হইছেন দেওয়ানবাগীর খাতিরে। এই স্বপ্ন তার জীবনের মধ্যে লিখে আয়ের ঘরে স্বপ্নে দেখা হয়, হয় আমি রসুলের হাত রসুলের লাশের হাতে ধরলে ধরার বাদে যে রসুল জিন্দা হইছেন এর ব্যাখ্যা হইল রসুলের দেওয়া ইসলাম ধর্ম দুনিয়াবাসী মিটে গেছিল, একমাত্র ব্যক্তি আমি যিনি মোহাম্মদ রসুল্লাহর দেওয়া ধর্মের আবার নয়া জিন্দা হচ্ছে, এটা তার স্বপ্নের ব্যাখ্যা চালিয়ে করছে। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াজতামিয়া উম্মতি আলা দালালাতি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত একসাথে ইসলাম হারাইবে না, একসাথে আর তারপরে হল উম্মতে বলে ইসলাম হারাই গেছি তাই আবার রসুলে বলেন একসাথে হারাইতো না, এক দলে হারাই আরেক দলে ধরে রাখবো, আরেক দলে হারাই আরেক দলে ধরে রাখবো। রসুলের দেওয়া ইসলাম রে সারা দুনিয়ার মুসলমানে এক লগে হারাই লিবনি, এক দলে যদি হারাই লাগে আরেক দলে ধরে রাখবো। তারপরে সকল মুসলমানে হারাই লেখিলাম আমি আইয়া বার করছি। এই হইলো দেওয়ানবাগির পরিচয়। এই দেওয়ানবাগি আবার কোরআন শরীফ আশ্রম কাছে হাজার পয়সা দশটি নয় কথা বুঝাইছি নি জানো। আনুষঙ্গিক ভাবে কথা বলি কেন বলে দিলাম, কারণ তার বই পুস্তকার প্রচারপত্র যদি আপনাদের হাতে পড়ে তাহলে আপনাদের মনে আবার জিজ্ঞাসা সংখ্যা সৃষ্টি হবে। তো সিরে শুনলাম আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ ছয়ষট্টি বেড়াই হয় না বলে তখন কোনটা মানতাম কোনটা না, এই কারণে তার পরিচয় দেওয়া দিলাম। আর কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা সম্পর্কে ইমামগণের যে একতলাফ আছে এটাও পরিষ্কার বলে দিলাম। সর্বমোট ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াতের মধ্যে এতে কি সমস্ত ইমামগণ একমত না? এটা কোন কোন ইমামের প্রসিদ্ধ মত, কোন কোন ইমামের প্রসিদ্ধ মত। এর মাঝে পাঁচশো আয়াতে আছে বিধান আর ছয় হাজার একশো ছয়ষট্টি আয়াতে আছে ওয়াজ। গতকাল আমি বলছি বিধান সারে ভালো, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ কোন কাজ জায়েজ, কোন কাজ না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন কাম করা লাগবো কোন কাম সারা লাগবো, এর বিবরণের নাম বিধান। আর ওয়াজ সারে হয় আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাইব আর লঙ্ঘন করলে কি সাজা ভোগ করা লাগবো, এর বিবরণের নাম ওয়াজ। পাঁচশো আয়াতে যে আল্লাহ বিধান দিচ্ছেন আল্লাহর বিধান বর্ণনার পদ্ধতি আবার দুইটা। কোন কোন বিধান আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন সর্বকালের জন্য, সর্বস্তরের লোকের জন্য, সর্বলোকের জন্য অপরিবর্তনীয় অবস্থা। কোন কোন বিধান আছে সুস্পষ্ট বিবরণ সর্বকালের সর্বলোকের জন্য অপরিবর্তনীয়, যেমন দৈনিক পাঁচ বেলা নামাজ পড়া সব মুসলমানের লাগি বরল। কিন্তু আল্লাহ তাকে রাব্বুল আলামিন পাঁচ বেলা শব্দ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নিশ্চয়ই সময় মতো নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ। কোরআনে আল্লাহ পাঁচ বেলা কইছেন না, শুধু সময় মতো বলছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের ব্যাখ্যা করে দিয়েছেন, যেখানে স্বাভাবিক অবস্থায় দিন রাতের সৃষ্টি হয়, পৃথিবীর যে অংশে দিন রাতের সময়ের পরিমাণ প্রায় সমান সমান অথবা সমান সমানের কাটাকাটি হয়, এই অংশের জন্য পাঁচ বেলা নামাজ পড়া হয়। সূর্য উদয়ের আগে একবার, সূর্য পশ্চিমাকাশে ঢলিয়া পড়ার পরে আরেকবার, দ্বিতীয়বার সূর্য অস্ত যাওয়ার আগে, আলো নিস্তেজ হওয়ার আগে আগে তৃতীয়বার, সূর্য অস্ত যাওয়ার পরে চতুর্থবার, আর সূর্য অস্ত যাওয়ার পরকালীন আকাশের রং মিটিয়া অন্ধকার ধারণ করার পরে পঞ্চমবার। এই পাঁচত্বের ব্যাখ্যা দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আর কিছু বিধান বর্ণনা করছেন অস্পষ্ট, সর্বকালের লোকের জন্য এক সমান বলে না, স্থান কাল পাত্র ভেদে বিধানের পরিবর্তন ঘটতে পারে, এরকম কিছু বিধান। অনেকের মনে প্রশ্ন লাগে যে আল্লাহ যদি ইসলামের সবগুলি বিধিবিধান পরিষ্কারভাবে কোরআনে বলে দিতেন তাহলে ইমামগণ আর ব্যাখ্যা করার কোন দরকার হতো না, আল্লাহ এমন দাঁড়ালেন না কেন? যেহেতু কোরআনের বিধান সংক্রান্ত অনেক আয়াত এমন আছে যেগুলি অস্পষ্ট এবং ব্যাখ্যা সাপেক্ষ, এইগুলির সুস্পষ্ট মর্ম বর্ণনা করার জন্য ইমামগণের দরকার পড়ছে, এইগুলির ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য ইমামগণের দরকার পড়ছে। ইমামগণের জন্য কিছু কাল আল্লাহ বাকি রাখলেন কেন, আল্লাহ নিজেই পরিষ্কারভাবে সব কথা বললেন না কেন? এই প্রশ্ন অনেকের মনে লাগে। এই প্রশ্নের জবাব, সংক্ষিপ্ত জবাব স্মরণ রাখার জন্য আগে আমাদের স্মরণ রাখতে হবে ইসলাম একটা চিরন্তন ধর্ম, না অন্যান্য ধর্মের মতো সাময়িক ধর্ম, ইসলাম চিরন্তন ধর্ম। মোহাম্মদ রাসূলুল্লাহ এর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় ইসলাম ধর্ম চালু থাকার জন্য আল্লাহ ইসলাম ধর্ম পাইছে। এই দীর্ঘ মেয়াদের মধ্যে মানুষের জীবনের অনেক অবস্থা পরিবর্তন ঘটে, অনেক অবস্থার পরিবর্তন ঘটে। কোন কোন বিধান আছে এক অবস্থায় পালন করা যাবে, কোন কোন এই বিধানে অন্য অবস্থায় পালন করা সম্ভব হবে। এই জাতীয় বিধানগুলি যদি আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিতেন তাহলে এই বিধান পালন করা সর্বলোকের জন্য সম্ভব হতো না, তখন ইসলাম ধর্মটা চিরন্তন হইতে পারত। যেমন আমি খুব সহজ সরল একটা উদাহরণ আপনাদের দেখাই, রোজাতে ফরজ করা হয়েছে, এই বিবরণ দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে। এই আয়াতের প্রথম অংশের তর্জমা হলো তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে, কিন্তু রোজা কোন দিন রাখবে তোমরা? যে এরপরে আয়াতে বলেন আইয়ামা মাদুদা, গলা বাসা কয়েকদিন তোমরা রোজা রাখবে। আল্লাহ বলেন নাই ত্রিশ দিন রোজা রাখবে, আল্লাহ বলেন নাই উনত্রিশ দিন রোজা রাখবে, আল্লাহ বলেছেন কয়েকদিন রোজা রাখবে। ত্রিশ দিন বলেন নাই, উনত্রিশ দিন বলেন নাই, কয়েকদিন বলেন। এটা বুঝলে মূল প্রশ্নের জবাব বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ যদি পরিষ্কার ভাষায় বলে দিতেন রোজা রাখা পরশ করা হইল তিন দিন রোজা রাখা লাগবো ত্রিশ, যদি আল্লাহ উল্লেখ করে দিতেন তাহলে যে বছরের রমজান মাস ২৯ হয় এই বছর ঈদের দিনও রোজা রাখা হতো। অথচ আল্লাহ জানা আছে কোন কোন বছর রমজান মাস ২৯ হইব, আমি তিন দিন খোলা দিলে কেন রাখবো ঈদের দিন রোজা। কাজে এখানে সুস্পষ্ট ভাবে তিরিশ বলার সুযোগ আছে, আল্লাহ স্পষ্ট রাখার দরকার আছে? দেখেন চিন্তা করে বুঝে আসতেছে কিনা, বিধান সংক্রান্ত কোন কোন আয়াত আল্লাহ স্পষ্ট রাখলেন না। আমার যদি বলতেন ২৯ দিনের রোজা তোমাদের জন্য খরচ করা হলো, তাহলে যে বছরের রমজান মাস ৩০ হয় এই বছর মাস তো আমি দেখছি এর আগে ঈদ হইয়া দেখ সমাজের প্রথম তারিখ ঈদ না হইয়া রমজানের ৩০ তারিখ হইতে পারত বিষয়গুলি আল্লাহ জানা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সুস্পষ্ট ভাবে কোন সংখ্যা বলেন নাই, ২৯ দিন রোজা রাখতে হবে খরচ করা হলো এটাও বলেন নাই, ৩০ দিন রোজা রাখতে হবে খরচ করা হলো এটাও বলেন নাই, বলেছেন কয়েক দিন রোজা রাখালো। বলেন তো এখানে বিধানের মধ্যে রোজার দিনগুলির সংখ্যা উল্লেখ করা, সংখ্যা উল্লেখ করলে কি ইসলাম ইসলাম ধর্ম সর্বকালীন চালু হইতে পারত? সুস্পষ্ট বিধানের বিধানের চাহিদা এখানে না অস্পষ্ট বিধানের চাহিদা? অস্পষ্ট বিধানের চাহিদা। এই জাতীয় ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াতের বিধান অস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যেন সর্বযুগে চলতে পারে, সর্বলোকের জন্য চলতে পারে, সর্বাবস্থায় চলতে পারে। এখন কয়েকদিন রোজা রাখা, কয়েকদিনের রোজা রাখা যে ফরজ আল্লাহ রেখেছেন, এখন কয়েকদিন কোন মাসে এর বিবরণ দেওয়া, এর পরবর্তী আয়াতে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। কয়েকদিন যে রোজা রাখা লাগবে, কয়েকদিন কোন মাসে? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাসে। সবাই এক মিলিয়া শাহরুর মেয়ে দাঁড়াইল, রমজান মাস যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে রোজা রাখা ফরজ, রমজান মাস যেদিন শেষ হয় ওই দিন পর্যন্ত রোজা রাখা সমাপ্ত হয়। এখন কতদিন এটা সামনে কে তোমরা গণবায় সামনে কে ফেসলা করবা? সামনে খালি নির্ভরশীল রাখলেন কেন, দিনের সংখ্যা বলে দিলেন না কেন? কারণ আল্লাহ জানা আছে কোন বছরের স্থান ৩০ হইব, কোন বছরের স্থান ২৯ হইব। ২৯ করে দিলে ৩০ সামনে গণ্ডগোল লাগবো, আর ৩০ করে দিলে ২৯ সামনে গণ্ডগোল লাগবো। এখানে আল্লাহ ৩০ হয়েছেন না ২৯ হয়েছেন না, হয়েছেন রমজান মাস যতদিন হয় ততদিনের রোজা রাখা ফরজ। এই ধরনের অস্পষ্ট কোন বিধান অস্পষ্ট ভাবে বলা হওয়ার দরকার ছিল কিনা? এই অস্পষ্ট ভাবে বর্ণিত কোরআনের আয়াতগুলির বিধানকে কার্যক্ষেত্রে সুস্পষ্ট ভাবে শনাক্ত করার জন্য ইমামগণের চিন্তা ভাবনা গবেষণা এবং ব্যাখ্যা এবং ফতোয়া দেওয়ার দরকার পড়েছে। কেন ইমামগণের ব্যাখ্যার দরকার হল বুঝে আসলে কিনা? ইমাম এই জন্য ইমামগণের ব্যাখ্যার দরকার পড়েছে। অনেক হাদিস এরকম আছে, কোন কোন হাদিসে আছে সুস্পষ্ট ভাবে কোন বিধান বলে দেওয়া হয়েছে, আর কোন কোন হাদিস আছে অস্পষ্ট ভাবে বিধান বলে দেওয়া হয়েছে। যেখানেই অস্পষ্টতা আছে সেখানেই বুঝতে হবে কোন না কোন হেকমত আছে, কোন না কোন রহস্য আছে। আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন এখানে কোন রহস্য আছে, যে কারণে আল্লাহ এখানে ব্যাপারটা অস্পষ্ট রাখছেন, আল্লাহ রসুল এখানে ব্যাপারটা অস্পষ্ট রাখছেন। কিন্তু অস্পষ্ট ভাবে তো কার্যক্ষেত্রে পালন করা যায় না, কার্যক্ষেত্রে আমি কোন ব্যাখ্যা অবলম্বন করবো ওইটা নির্ণয় করার জন্য ইমামগণের ব্যাখ্যা দরকার। বুঝে থাকে বলুন তো, কোরআন হাদিস সঠিকভাবে আমল করার জন্য ইমানের দরকার আছে নি, ব্যাখ্যার দরকার আছে নি? তো ব্যাখ্যা করতে গেলেই তো ব্যাখ্যা, ব্যাখ্যার অবকাশ আছে ভিন্ন ভাবে, এমন ব্যাখ্যা হতে পারে, হ্যাঁ ব্যাখ্যা হতে পারে। ব্যাখ্যার যখন ভিন্ন ভাবে অবকাশ আছে, কোরআন হাদিসের বিষয়টা অস্পষ্ট রাখার মাধ্যমে ওই ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সুযোগ করে দেওয়া হলো। আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যার যেহেতু কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সুযোগ রাখা হয়েছে, এই কারণে এক এক ইমামের ব্যাখ্যা মতো এক এক মজা হয়েছে। ইমামত কোরআন হাদিস দিয়েছে না কোরআন হাদিসের অনুকূলে হয়েছে, এই মজাব কোরআন হাদিসের অনুকূলেই হয়েছে। যে ইমাম যেভাবে ব্যাখ্যা করে একটা একটা রায় দিচ্ছেন, এই রায় তার নাম হইল ইসলামী পরিভাষায় ফতোয়া। এই রায় তার নাম হইল ইসলামী পরিভাষায় ফতোয়া। গতকাল আমি উদাহরণ করছি, যে ব্যক্তির কাছে রমজান মাসের দিনে রমজান মাসের বিকাল বেলায় যে ব্যক্তির কাছে গড়িও নাই ক্যালেন্ডারও নাই আসমান ঘুরাতে, যে কারণে মেঘের কারণে সূর্য দেখা যায় না, এখন সূর্য ডুবলো না ডুবলো না বুঝতে কিনা, এই সমস্যা যখন দেখা দিবে ব্যাখ্যার ব্যাপার আসেনি, ব্যাখ্যা হইল তুমি অনুমান করো নিজের নিরপেক্ষ বিবেক রেখা খাইয়া, তোমার নিরপেক্ষ বিবেক রেখা খাইয়া অনুমান করো, যখন তোমার মনে সাক্ষী দেয় প্রবলভাবে যে নিশ্চয়ই আমার মনে হয় এখন সূর্য ডুবছে, তখন ওই তোমার জন্য উত্তরে টাইম, তখন বিবেক খাইয়া যখন টাইম সেবত হবো, অহলের বিবেক এখন আর নি, এক বাটার বিবেক হয় পাঁচ মিনিট আগে সূর্য ডুবছে, আর এক বাটার বিবেক হয় পাঁচ মিনিট পরে সূর্য ডুবছে। শরীয়তের বিধান হইল যার বিবেক হয় আগে ডুবছে এ আগে করো, যার বিবেক হয় পরে ডুবছে এ পরে করো। কত ঘটাইল, কত ঘটাইল বুঝা, এইগুলির নাম হইল ফতোয়া। এই অস্পষ্ট ব্যবহারগুলির শরীয়তের নির্ধারিত মাত্রাটি মতো নীতিমালা মতো ব্যাখ্যা করিয়া কোন একটা ফর্মুলায় নিয়ে ফেলাইয়া একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা, এটার নাম হইল ফতোয়া। বুঝে থাকলে বলুন তো, ফতোয়া খেলার জিনিস না ফতোয়া আল্লাহর পবিত্র বিধানের ব্যাখ্যার নাম, আল্লাহর পবিত্র বিধানের ব্যাখ্যার নাম ফতোয়া। কিন্তু বর্তমান দুনিয়ার একদল নাস্তিকবাদী মনোভাবওয়ালারা, একদল নাস্তিক মুরতাদের দুসরেরা ফতোয়া রেখায় ফতোয়া বাজি বাজি অত খেলা, বাজি অত খেলা, ফতোয়া খেলার নাম না পবিত্র বিধানের ব্যাখ্যার নাম, কেমন পবিত্র জিনিসটা কেমন অপবিত্র গায়ে আনিয়া গেল। এর উদ্দেশ্য হল ইসলামী পরিভাষাগুলিরে লোকের কাছে গৃহীত রূপে চিহ্নিত করে দেওয়া, ইসলামের পরিভাষাগুলিরে ইসলামের পবিত্র শব্দগুলিরে লোকের কাছে এমন বিকৃত করে পেশ করা, লোকে যেন ইসলামী শব্দগুলি শুনে মাত্রই তাদের অন্তরে যেন ঘৃণার জন্ম হয়, এইরকম কুটক্রান্ত হইয়া এই সমস্ত পত্রিকাওয়ালারা মাঠে নেমেছে। এদের ব্যাপারে হুশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই জন্য পবিত্র কোরআনের 6666 আয়াতের 500 আয়াতে যে আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানের ব্যাখ্যার নাম ওইটা ফতোয়া, এটা খেলার নাম না, এটা একটা পবিত্র পবিত্র নীতিমালার নাম। এই স্বাতন্ত্র্য বোধ, এই পার্থক্য ফতোয়া বা বিয়ার ফতোয়া, এই দুইটা জিনিসের পার্থক্য প্রত্যেকটা মুসলমানের অন্তরে সুস্পষ্টভাবে থাকলেই যারা ফতোয়াবাদী ফতোয়াবাদী লব্ধ হবে, এরা কত বড় বাক্তা, কত বড় নাস্তিক, কত বড় মুরতাদ, এদেরকে চিহ্নিত করতে কোন মুসলমানের অসুবিধা হবে না। আল্লাহর বিধানের ব্যাখ্যা না, হের মন গলা বিধান দিয়ে আল্লাহর বিধান নাম দিয়ে খালা যাবে, এটা কি পবিত্র বিধান না হেরা? এটার নাম হলো ফতোয়াবাজী। যে সমস্ত পত্রিকাওয়ালারা ফতোয়াবাজী ফতোয়াবাজী শব্দ রহে, আর যে সমস্ত এনজিও রা মুক্তি সাহেবানের ফতোয়ারে ফতোয়াবাজী হয়, এই সমস্ত এনজিওর লোকেরা এবং এই সমস্ত পত্রিকাওয়ালারা ওই হয় মুখে মুখে তালাক দিলে তারা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন একবার তালাক হইয়া দ্বিতীয়বার তালাক হয়ে গেছে, এই ব্যক্তির লাগে সতর্কতা অবলম্বন করা লাগবে। দুইবার তালাক হয়ে গেছে এখন দেখো তোমার দিদি সংশোধন হয়েছে, যদি সংশোধন হয়ে গিয়ে দেখে তাহলে লক্ষ্য রাখছো না, এই তালাকের একবার সংশোধন করে আবার সংশোধিত কাম করতে গেলে যখন শুরু করো। আর যদি দেখো দুইবার তালাক হয়ে গেছে এর বাজেও তোমার দিদি সংশোধন হয়েছে না, তাহলে পরিষ্কার ভাবে বিদায় দিয়ে দাও, লক্ষ্য রাখছো না, তোমার ঘর করতে না হলে আরেক বেটার ঘর করার সুযোগ করে দাও। আর যদি দুইবার তালাক হয়ে যাওয়ার বাদে তৃতীয়বার যদি তুমি তালাক উচ্চারণ করে দাও, তৃতীয়বার যদি হয়ে যাও তালাক, তাই আর তোমার জন্য ততক্ষণ পর্যন্ত এই স্ত্রী হালাল হবে না যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী স্বেচ্ছায় দ্বিতীয় স্বামীর করে বিয়ে না হবে, আর দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তারা তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত তৃতীয়বার মুখ দিয়া স্ত্রীরে তালাক শব্দ হইয়া লাগে, এর বাদে এই স্ত্রী চিরতরে হারাম দিয়া যায়। আল্লাহ বিবরণে কিতাব উল্লাহ মেরা তালাক মনে মনে দেয় না, মুখ দিয়া হইয়া তালাক দেয় মনে মনে তালাক দেয়, কেউ যদি টুট লড়ায় না, জিব্বা লড়ায় না, টুট লড়ায় না, মুখে কোনো শব্দ উচ্চারণ করে না, আর দিলে দিলে খালি দিলে দিলে খালি কল্পনা করে আমার স্ত্রী তালাক আমার স্ত্রী তালাক আমার স্ত্রী তালাক আমার স্ত্রী তালাক, হাজারবার তালাকের কল্পনা করলে এক তালাক হইত না, বুঝতে পারলে হবে তার ফল তালাক দিলে দিলে হয় না মুখ দিয়া। হাদিস শরীফে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ, সালাতাতুন জিদ্দুন না জিদ্দুন হাজলুন না জিদ্দুন আও কামা কালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, তিনটা বিষয় এমন আছে, হাজে ফর্মে যদি হও তবুও হাজে লাগবো, মস্তারি বোঝা যদি হও তবুও হাজে লাগবো, তিন ব্যাপার এমন আছে, হাজে ফর্মে হইলে হাজে লাগবো, মস্তারি বোঝা হইলেও হাজে লাগবো। এর মধ্যে একটা হইল আর বাইরে বেটা কিনা বেটা চাউল লইয়া গেছে বাজার ব্যস্ত, খরিদ্দারে দিগাই না তোমার চাউল এক মনে এক মন চাউলের দাম কত, কয় 600 টাকা, খরিদ্দারে ভাই কিনলাম কয় না আমি তো মস্তারি করছিলাম 600 টাকা ব্যস্তাম, কয় তোমার কাছে 600 টাকা দাম চাইছিলাম 10 হাজার বেস্তাম, হইলাই না কয় মস্তারি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মস্তারি হামাই তো না 600 বুঝতে হইলেই তো মস্তারি টস্তারি নাই দিতে ভাগ্য থাকা, মস্কারি হামা লাগে না মস্কারি হয়ে যাওয়া মস্কারি মস্কারি করলেও মস্কারি থাকে না মস্কারি হামা লাগে, একটা দেখা দেখা কিনার ব্যাপারে মস্কারি হামা লাগে না, মুখ দেখা হইলে সব বেসলাম কিনলাম যে আইনের কাছে তখন যুদ্ধ হয়ে যাবে, তোমার দিল যত মস্কারি থাকুক এই মস্কারি কোনো দাম নাই, এক দেখা। আর একটা দেখা হইল দেখা এটার গোলাম দেখা হয় তোরা আঘাত করে দিলাম, পরে যখন গোলাম গায়ে দিয়ে হয় যাক দিদি দেখা তুমি আঘাত করে দিতে পারে না, এটা মস্কারি করছি হামাই তো না মস্কারি হামাই তো না আঘাত করে দিতে মুখ দিয়ে উচ্চারণ করি তো খালাস। দ্বিতীয় দেখা তৃতীয় দেখা আল্লাহ রাসূল বলেন যেই বেটা তার দৌড়ে করবো তোমার তালাক দিয়েছি, বেটি যাই দিবা ভাই কয় যাইছ না বলে তুমি তালাক দিলাই কয় না এটা ভর্তি করছি বলে না ভর্তি করবে তোমার মুখ দিয়ে বার বছর তালাক শেষ। রসুলের হাদিস বুঝতে থাকলে কোরআনের আয়াত বুঝতে থাকলে এখন কথা বল তালাক দিয়ে দিলে দেয় না মুখে মুখে দেয় বাদ পারে গেলে ভাই মুখে মুখে তালাক দিলে দেওয়া হয় না, ফতোয়া বলটা তালাক মুখেই দেওয়া হয়, ফতোয়া বলটা তালাক মুখে তালাই দেওয়া হয়, এরা ভাই মুখে মুখে তালাক দিলে দেওয়া হয় না, এখন করবো ফতোয়া কোনটা আর ফতোয়া বাজি কোনটা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনের ব্যাখ্যা যেটা সেটা হলো ফতোয়া, আর এর বিরুদ্ধে যেটা সেটা ওই ফতোয়াবাজি, বুঝতে থাকলে এখন কোথা আমাদের ফতোয়াবাজ তারা ফতোয়াবাজ ফতোয়াবাজ যখন যারা এরাই হলো প্রকৃত ফতোয়াবাজ, যারা ফতোয়াবাজ ফতোয়াবাজ যখন এরাই প্রকৃত ফতোয়াবাজ, ফতোয়া হইলো মুখের দ্বারা তালাক দিলাম বলেই তালাক হয়, যারা ভাই মুখে মুখে তালাক দিলে তালাক হয় না এরা ওই বাক্তার এরা ওই ফতোয়াবাজ। যেহেতু পবিত্র কোরআনের ভাষ্য আয়াতে আল্লাহ বিধান বর্ণনা করেছেন আর ফতোয়া ও আল্লাহর বিধানের ব্যাখ্যা, এই কারণে আল্লাহর বিধান সংক্রান্ত এই কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের সমাজের মুসলমানের জন্য দরকারি আমি মনে করছি, এই জন্য কথাগুলি পরিষ্কারভাবে বলেছিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহর বিধানের ব্যাখ্যার নাম কোরআনের কত একে আল্লাহ বিধান দিচ্ছেন। বিধানগুলি প্রথমত কত প্রকার, কতগুলি বিধান আছে সুস্পষ্ট আর কতগুলি বিধান আছে অস্পষ্ট। আমার মায়ের আমার বাবা মুক্তভোগী হইয়া যাবে, যখন তার কথা বলতাম তার কথা বেঈমান হইয়া যাওয়া উপক্রম হইয়া না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, শয়তানে যখন এইবারে তোমার বেঈমান বানাইবার চেষ্টা করব, তোমার সফরাত আরম্ভ হইবার পূর্বে উহুদ পর্যন্ত যদি আমি আল্লাহর বিধান পালনে তুমি অটল থাকতে পারো, শয়তান যখন তোমার বেঈমান বানাইবার চেষ্টা করব, আমি রহমতের ফিরিস্তা হইয়া তোমার ঈমান নিয়ামরণের ভাবে সাহায্য করব। আমার রহমতের চিকিৎসারা গিয়া বলেন, ইস্তাকিম সফরাত শুরু হওয়ার আগে যেমন তুমি ইসলামী আকীদা বিশ্বাসে অটল ছিলে, বরং তাহলে তুমি আকীদা বিশ্বাসে অটল থাকো। পুরো তিনি কারণ লেখেন আল্লাহর পাঠানো রিক্তা দেখা মাত্রই যে তিনি লাই ইজা আমার মা না শয়তানে আমার মা সুরত করতে, ওইটা আমার বাপ না একটা শয়তানে আমার বাপে সুরত করতে তিনি এনা চিকিৎসা আমার বাদে এর আগে তিনি না বেড়াতে কাজ করিয়া কি কর্তব্য বিমূর হইয়া যায়। আমার মায় মরিয়া বিক্রিয়া দিয়া হইতাছে, আমার বাবা মরিয়া ভুক্তভোগী হইয়া দিয়া হইতাছে, এবং তারপর আমার যখন আল্লাহ রহমতের গিরিশ বানাই দেন, গিরিশটাকে দেখা মাত্র তার সব ইন্দ্রজাল চিহ্ন হইয়া যায়, সমস্ত তার কাছে প্রকাশ হইয়া যায়। তখন সে মুখ দিয়া যদি করিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করার শক্তি নাও পায়, অন্তরে করিমার বিশ্বাসে দৃঢ় হইয়া ইমান খাতে নিয়ে মরণ গ্রহণ করার সুযোগ পায়। এইভাবে মরণ পর্যন্ত অটল তাহার জন্য নথি হচ্ছে আল্লাহ সুরাতুল বাকারা তৃতীয় রুকু থেকে পারে। আর কোরআনের বিধি বিধান গ্রহণ করার জন্য নথি হচ্ছেন কাফিরিনদেরকে, আর দূতাবাদীর পথ ছাড়িয়া সর্বভাবে মুমিন হওয়ার নথি হচ্ছেন হে মানুষ সকল মুত্তাকি না কাফিরিন না মুনাফিক না, এখন মানুষ বলেছে মানুষ সর্বশ্রেণীর মানুষদেরকে আল্লাহ রেখে বলেন, তোমাদের ওই পরিবার বিধানের আদেশ করো যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, তোমার তিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করবেন বললেন না কেন? কারণ আল্লাহ এখানে তোমাদের বলতে মোহাম্মদ রসুল্লাহ সমস্ত উম্মতের বিরাজ, তোমাদের বলতে মোহাম্মদ রসুল্লাহ সমস্ত উম্মতের বিরাজ, কেন পর্যন্ত আন্দারা দিন চাইব এরা আরম্ভ যারা অবসায় নিলে এটা হয় তোমাদের বলে গেল যা পরবর্তী কর তো নাই। এই কারণে তোমরা আগেও আল্লাহ অনেক নদীর উম্মত আসলা, শুধু তারা কথা বলছেন অন্য নদীর উম্মতে যে আল্লাহ সৃষ্টি করছেন, আখেরি তোমার এক নদীর উম্মত এটি আল্লাহ সৃষ্টি করছেন। এর বাদে যেহেতু আর কোনো নদী নাই, এই কারণে এর বাদে আর কোনো উম্মত নাই। এই কারণে ভক্তি দিয়ে কেন লেখেন উপদ্রব্যমূলক নদীরামিন কাবলিকুম, এই কথাটাও মোহাম্মদ রসুল্লাহের সর্বশেষ নদী, এর পরে যে আর কোনো নদী নাই, এই কথাটা আরেকজন এইরকম সুন্দর মানুষ হিসেবে আল্লাহকে তোমাদেরকে সৃষ্টি করছেন। যে আল্লাহ একটা ক্ষুদ্র আল্লাহ কি যা আল্লাহ কুদরতের জীবন দেয় পুরানের মানুষকে কিসের জন্য? নতিহতের জন্য, যা আল্লাহ নতিহতের প্রথম পদ্ধতি যেমন অন্য আয়াতে আল্লাহ বলছেন একটা প্রথম কে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি। এরকম সুন্দর কাঠামো দিয়া মানুষ সৃষ্টি করা আল্লাহ খুব যত্ন না কুদরত সত্যিকে সেটা একটা মনে হয় না, অন্যদিন কোন গিয়া করে গরম করা একবার একটা গৌরব হয় তুই যদি আসমানের সামনে থেকে বেশি সুন্দর না হোক খ্যাতি তারা, আসমানের সামনে থেকে বেশি সুন্দর যদি না হোক খ্যাতি তারা, তখন দেখার বউ তারা বলি না হইল না এটা দিয়ে আসতো আমি এলাকা দৌড়াবি পতুয়া। আল্লাহ বিধানের ব্যাখ্যার নাম, আল্লাহ বিধানের ব্যাখ্যার নাম পতুয়া, আল্লাহ বিধানের ব্যাখ্যার নাম পতুয়া। নমাজের মাঝে খেলা করা লাগবে না লাগতো না, হার লাগি ভরা লাগবো হার লাগি রাখতো না, এইগুলির ব্যাখ্যার নাম থানা বিমা যাদের হতো হইল মুক্তা বিরাট খেলা করা লাগতো না, কারণ হাবিজ করি আল্লাহ রসুল বলছেন কেরাতে নিয়মে কেরাতুল বাবু, নিয়মে কেরাতে মুক্তা দিয়ে ভক্ত কাটি করা হয়। স্বাধীন যাদের হতো হইল মুক্তাদির সুরের হাতে হামলা রাখবো অন্যকে রাখতে রাখতো না, কারণ অন্য হাতে কি আল্লাহ রসুল বলছেন লা কালিমাল্লাম ইয়াকরাবি ফাতে হাতে কিতাব, সুরের হাতে হার না ধরলে নামাজে না। এখন এক মজাদের হতে হইল স্বাধীন যাদের হতে হইল মুক্তাদির হাতে না সুরাতুল হাতে হামলা রাখবো, আর হানাধীন যাদের হতে হইল মুক্তাদির লাগে কেরা কুদে করা রাখতো দুরু প্রকারের হতে হইল আল্লাহ কাছে গ্রহণ করতো। এটা আরেক আরেক জগৎ আরেক আরেক স্বয়ং সম্পূর্ণ মতলা উল্টা হালটা দুই হতো আর দুই আল্লাহ কাছে গ্রহণ দিত কিভাবে হয় আইলে তখন কথাটা পরিষ্কার হইলেন। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরাম আমাকে একটা যুদ্ধ হাতিয়া বললেন এত তাড়াতাড়ি দেখবা যখন গেল ওইখানে গিয়ে আসরের নামাজ পড়তে পারবে। ঘটনা চক্রে রাস্তার মাঝে দেরি হয়ে গেল, এখন দেখা গেল দেখা গিয়া যদি নামাজ পড়া লাগে সে আসরের নামাজের রক্ত থাকত, আর রক্তের ভিতরে যদি ভরা লাগে দেখা গিয়া ভরা লাগে রাস্তা করা লাগে। এখন এই এই কাঁচার মধ্যে মানুষ দুই দলে সাহায্য এখন দুই দলে বিভক্ত হয়ে গেছে, এক দলে দেখুন আল্লাহ রসুলের দুজন দেখা গিয়া নামাজ পড়া করে রক্ত রইল না গেলে ইজা দিতে পারে এখন আমরা ভাবনা তারা দেখা গিয়া কাজা হচ্ছে। আর একটা কথা দেখুন আল্লাহ রসুলের কিন্তু তখন জানতাম আমরা যে অন্য ধরনের রাস্তার দিয়ে ইজাই দিবি আল্লাহ রসুল তাড়াতাড়ি দিলে লাগে ওটা হচ্ছে নামাজ কাজা ভালো লাগে হচ্ছে না খালি নামাজ কাজা হচ্ছে না আল্লাহ রসুল সবাই মতো নামাজ পড়া লাগবে এক দলে রাস্তা করছে রক্তের ভিতরে আর এক দলে দেখা গিয়া হচ্ছে কাজা ঘটনা ঘটে রসুল্লাহ রসুল্লাহ কোন মানুষ যখন কেবলার দিক কিনাইয়া দেওয়ার মতো কোন মানুষ যখন ভাবনা আর তোমরা যখন খেয়াল নাই কোন দিকে কেবলা তোমরা যার মনে যে দিকে থাকি যায় এই দিকে হইলা আল্লাহ কথা বলবো একবার মনে থাকি দিকে এই দিকে কেবলা বেড়া হচ্ছে এই দিকে আর একবার মনে থাকি দিকে দিকে কেবলা বেড়া হইলে এই দিকে আল্লাহ দুই ধরনের মনে করবো উল্টা হালকা দুই মত দুই মতের জরুরি আল্লাহর কাছে সঠিক হইতে পারে কিনা মানুষের একটা উদাহরণ দিই। রমজানের বিকাল বেলা আকাশ মেঘাচ্ছন্ন গড়ি নাই ক্যালেন্ডার নাই গুলাতে আসমান থাকার কারণে মেঘাচ্ছন্ন আসমান থাকার কারণে সূর্য ডুবলো কিনা ডুবলো না বুঝার মতো উপায় নাই। সে বলল তোমার মনে যেগুলো সাক্ষী দেয় সূর্য ডুবছে এইগুলা তো বললাম একবার মনে সাক্ষী দিচ্ছে ভাবনি থাকে আর একবার হলো আমার মনে সাক্ষী দেয় না কত হইল যার মনে সাক্ষী দিতে পাকিয়ে থাকে এ পাকিয়ে থাকে ইচ্ছা করলেই আল্লাহ কাছে কবুল হইব আর যার মনে পাকিয়ে পরে সাক্ষী দিছে এ পাকিয়ে পরে বললেই আল্লাহ কাছে তাকে কবুল তখন আগে ঘরে লিয়ে আর কেলা ফেলি তাহলে কেউ কেলা ফেলিয়া নেয় ওই বাবাটা দিই তো আল্লাহ কাছে গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা আছে কিনা নয় ইটা বুঝে না দেখে হয় তাই স্বাধীন লাগে একটা রাত করা লাগে মুক্তা দিব আমি ভিন্ন লাগে লাগে না সে কোনটা টিকা কোনটা বেটে আমরা ওটাতে কোনটা টিকা কোনটা বেটে জঙ্গে জঙ্গলের মধ্যে আয়সা এক পক্ষে আলিয়া এক পক্ষে এখন কোনটা টিকা কোনটা বেটে কোথা দেয় আপনারা কোনটা দিই এইভাবে আল্লাহর বিধান এর ব্যাখ্যা ঘোষণা দেওয়ার নাম হল কি ফতোয়া। একদম মানুষ আছে বর্তমান সমাজে এই আল্লাহর বিধানে উচ্চিত অবস্থায় চিকৃত করার জন্য ফতোয়া তারা বর্ণনা করেন এরা হচ্ছে ফতোয়া বাদ এরা কিতাব ফতোয়া বাদ। আমি সিলেটে যেমন ছিলাম কোনো কোনো আলিমে হলতে পারেন পাঁচ মিনিট আগে ইচ্ছা করা লাগবে আর কোনো কোনো আলিমে হলতে পারেন আপনি পরে ইচ্ছা করা একটু আগে বেশি নিয়ে নিজের মত বেরিয়ে তো হয়নি না হয় না যদি সরল নিয়ে আসে মত বেরিয়ে যায় আপনাদের অবস্থা দেশ কোনো ধারণা কিন্তু একটা পত্রিকা জাতীয় পত্রিকা কিনা এটা বাংলা বাজার বাংলা বাজার পত্রিকার মাঝে এই দুই দলের মাঝে একদলকে ফতোয়া বা হইয়া দিতে দিতে ফতোয়া কোন জিনিসের নাম আল্লাহ জিদানের ব্যাখ্যা করার নাম কি ফতোয়া যে ঠিক না সত্যি এটা কি বা যত খেলোয়া ফতোয়া নিয়ে যারা খেলে এরা হয় ফতোয়া বা আসল মানে যারা আল্লাহ জিদান ব্যাখ্যা করে এরা ফতোয়া বা ভয় না মুক্তি হয় মুক্তিরে ফতোয়া বা হইয়া টিকারি দিয়ে আল্লাহ জিদানের ব্যাখ্যারে টিকারি দেওয়া হলো ইমানের দ্বন্দ্ব থাকবে না তো না করলে দুই মানে বসায় করানো কথা বুঝলেন কিনা এই ফতোয়া বা কথাটা বর্তমান তোমার একটা গাড়িতে হইল কইছে আমি জিজ্ঞাসা করলাম না ইমাম আবু হানিফার ফতোয়া মতো মুক্তাকে কোন চূড়া ভরা লাগে না ইমাম সাহির ফতোয়া মতো সংক্রমণ চূড়ায় হাতে হানুত্তাদির ভরা লাগে এক কথা না দুই কথা এই দুই কথার মধ্যে কোন কথা বলা হতো আবার ফতোয়া বা আলা থেকেও দুর্গের মুক্তি ফতোয়া বা আসা যায় ওই শয়তানে হেঁটাইছে ফতোয়া বা যারা হয় এক শয়তানের দুশো আশা করি আমার এই আলোচনার দ্বারা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ইসলামের বিধানের ব্যাখ্যা সঠিকভাবে ভিন্ন ভিন্ন হইতে পারে, দুই ব্যাখ্যাই সঠিক হইতে পারে না ভাই না। এই জিনিসটা উপলব্ধি করার অভাবে অনেক সময় একজনের বল না দু যারা আল্লাহ বিধানের ব্যাখ্যা করে না, আল্লাহ বিধান যে মন ধরা পাবে ব্যাখ্যা করে, এরা হলো হতুয়াবা, এরা তারা যারা হতুয়াবার হতুয়াবার যাবে, এরা নিজে হতুয়াবার কিনা হন। আল্লাহ বিধান হলো মুখ দিয়া তালাক উচ্চারণ করলেই তারা দিয়ে যায়, আর হতুয়াবাদের দলে হয় মুখে মুখে তালাক বললেই তারা হয় না, বুঝে মানলো হতুয়াবা। এই হতুয়াবাস কে হইলে যে হতুয়া দেয় হ্যাঁ, যে হতুয়াবাস হয় হ্যাঁ, যে হতুয়াবাস হয় হে হতুয়াবা, যারা হতুয়া দেয় এরা হতুয়াবাস না, এরা মুক্তি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين গতকাল কি আলোচনা চলতেছিল সূরাতুল বাকারার তৃতীয় রুকুর প্রথম দিকের আয়াতগুলির আলোচ্য বিষয় কি এই প্রসঙ্গে বিগত দিনগুলিতে আমরা শুনেছি সূরাতুল বাকারার প্রথম রুকুর প্রথম দিকের আয়াতগুলির আলোচ্য বিষয় মুত্তাকিনদের গুণাবলী প্রথম রুকুর শেষ দুই আয়াতের আলোচ্য বিষয় কাফিরদের বৈশিষ্ট্য দ্বিতীয় রুকুর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আয়াতের আলোচ্য বিষয় মুনাফিকদের চরিত্র তৃতীয় রুকুর প্রথম থেকে এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাকরাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণভাবে কতগুলি নসিহত করতেছেন ওয়াজ করতেছেন এই প্রসঙ্গে গতকাল আলোচনা চলছিল পবিত্র কোরআনের প্রায় 6,666 আয়াতের 500 আয়াতে বিধান আছে আর বাকি 6,166 আয়াতে ওয়াজ আছে এর মধ্যে তৃতীয় রুকুর প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ যে পদ্ধতিতে ওয়াজ করেছেন সেই পদ্ধতিটার নাম হইল তজকির বি আলা ইল্লাহ আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ গতকাল বলা হয়েছে কোরআনের 6,666 আয়াতের 500 আয়াতে আছে বিধান আর 6,166 আয়াতে আছে ওয়াজ বিধান কাকে বলে তাও গতকাল বলা হয়েছে ওয়াজ কাকে বলে তাও গতকাল বলা হয়েছে এই দীর্ঘ 6,000 আয়াতে আল্লাহ যে ওয়াজ করেছেন এই ওয়াজগুলির পদ্ধতি তিনটা একটা হল কুদরতের বিবরণ দিয়া ওয়াজ আর একটা হল ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ আর একটা হল পরকালের বিবরণ দিয়া ওয়াজ এই কথাগুলি মনে রাখলে যে কোনো সময় যে কোনো মুফাসসিরের কাছ থেকে আপনারা কোরআনের যে কোনো আয়াতের তফসির শুনেন আপনারা টের পাবেন কোন প্রসঙ্গে তফসির হইতেছে এই কথাগুলি এতই গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা ভালো রকম বুঝলে এবং স্মরণ রাখলে যে কোনো সময় যে কোনো মুফাসসিরের কাছ থেকে কোরআনের যে কোনো আয়াতের তফসির শুনলেই আপনারা বুঝতে পারবেন এটা কোন প্রসঙ্গে আলোচনাটা চলছে এই মূল কথাগুলির সাথে কিছু কিছু আনুষঙ্গিক কথা আছে যেগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের সমাজের জন্য দরকারি আজকে মূল আলোচনা শুরু করার আগে সেই আনুষঙ্গিক আলোচনার দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা যে 6,666 এটা এই সংখ্যার উপর সমস্ত মুফাসসিরিন কেরাম একমত নন কোরআনের তফসিরকারদের মধ্যে অন্যান্য মুফাসসিরিনের আরো আরো ভিন্ন মত আছে সর্বমোট আয়াত সংখ্যা নিয়ে। এর মধ্যে কুফাবাসী মুফাসসিরগণের মত হইল কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা 6,666। আয়াত সংখ্যা নিয়ে দ্বিমতের কথাটা শুনলে আবার অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ যত আয়াত নাজিল করেছিলেন সবগুলি